হে রসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশাই নয় হে রসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশাই নয় হে রসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমার পাওয়ার আশাই মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, হে রসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশাই নয় হে রসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশাই নয় হে রসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশাই নয় হে রসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশাই নয় হে রসূল, জাহান্নাম কেউ ডরি না।